আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা পিস টিভির বাংলা অনুষ্ঠান দেখছেন দ্বীনি শিক্ষা, ইসলামী অর্থনীতি, হালাল ও হারাম সংক্রান্ত বহু বিষয় জানতে আমাদের সাথে আছেন, ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছেন ও শুনছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দেন, আমল করার তৌফিক দেন আপনাদেরকেও এবং আমাদেরকে। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহুম্মা আমিন। আজকের এই আলোচনাতে আমরা সংক্ষেপে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ইসলামী অর্থনীতির সাথে সম্পৃক্ত এবং সেটা এক প্রকার ব্যবসা। চলছে দুনিয়াতে, পুরনো দুনিয়াতেও এটা চলেছে এবং আধুনিক যুগেও তা চলছে অন্যভাবে, সেটা হচ্ছে আদম ব্যবসা। আদম ব্যবসা সরাসরি অথবা বাঁকা পথে চলছে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে মানুষের বেচাকেনা চলছে। আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়েছেন, সবার আগে আদমকে সম্মান দিয়েছিলেন, তাই ফেরেশতা দ্বারা সিজদা করিয়েছেন। সেই আদমের সম্মান মানুষ রাখতে পারে না, মানুষকে আল্লাহ সম্মানিত রূপে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর বুকে স্থান দিয়েছেন। সে সম্মানিত মানুষের ব্যবসা ইসলামে হারাম, হারাম তার যে কোনো অঙ্গ বিক্রি করে অর্থ উপার্জন করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি আর তাদেরকে জলে স্থলে সমুদ্রে এবং স্থলে বহন করেছি, তাদেরকে বাহন দিয়েছি। ওরাজাকনা হুম মিনাত তাইয়্যিবাত, এবং পবিত্র বস্তু ভক্ষণ করতে দিয়েছি, রুজি দিয়েছি। ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা, আর আমি যা সৃষ্টি করেছি বহু সৃষ্টির উপরে তাকে প্রাধান্য দিয়েছি। সেই আদম সন্তান যাকে আল্লাহ সম্মান দিয়েছেন, আদম সন্তানেরই কিছু আদমি, কিছু মানুষ তাদেরকে অসম্মান করে এবং অসম্মান করে এমন কাজে ফেলায় বা এমনভাবে বিক্রি করে, তাদেরকে বিক্রি করে নিজে ভক্ষণ করে, স্বাধীন মানুষকে বিক্রয় করে, তার মূল্য ভক্ষণ করা, হারাম খাওয়ারই সামিল। আবার বিক্রি করলেন এমন জায়গায়, যে জায়গায় যদি ভালো থাকে তো ভালো কথা, ভালো তো থাকে না, এমন এক জায়গায় যেমন এক মহিলাকে বিবাহ করে নিয়ে এসে বিক্রি করলেন। কোথায় বিক্রি করলেন? নিষিদ্ধ পল্লীতে। এক তো অন্যায় করলেন, স্বাধীন মানুষকে বিক্রি করলেন, তাও আবার করলেন এমন জায়গাতে যে সেখানে ব্যভিচারের আড্ডা, যেখানে সেই মহিলাকে ব্যভিচার করে খেতে হবে, নিজের ইজ্জত বিক্রি করে খেতে হবে। তাহলে আপনি কত রকম, কত বড় পাপ করলেন একবার ভেবে দেখুন। এমন হারামখোর আর এমন চোরের অভাব আছে দুনিয়াতে? না, চলছে, চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন, এটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আমি তিন ব্যক্তির প্রতিবাদী। আল্লাহু আকবার, আল্লাহ নিজে প্রতিবাদী। বিচারককে? বিচারক তো আল্লাহই, তাই না? এবারে বিচারক নিজেই যদি আসামির প্রতিবাদী হয় তো সর্বনাশটা কেমন হবে? জিততে পারবে প্রতিবাদী? কোনো মতেই না। আমি তাদের প্রতিবাদী। কে কে? রাজুলুন আতা বি সুম্মা গাদার, এক ব্যক্তি আমার নাম নিয়ে একজনকে চুক্তি দিল বা ওয়াদা দিল, প্রতিশ্রুতি দিল, অঙ্গীকার দিল, অতঃপর তাতে ধোকাবাজি করলো, ভঙ্গ করলো, চুক্তি ভঙ্গ করলো, একজনের হাতে বায়াত করলো, রাষ্ট্রনেতার হাতে বায়াত করে তার বিরুদ্ধে বিদ্রোহী করলো, একজনের সাথে কিছু দেবো বলে আল্লাহর নামে অঙ্গীকার করলো, ভঙ্গ করলো। নম্বর দুই, রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানা, সেই ব্যক্তি যে একজন স্বাধীন মানুষকে বিক্রি করে তার পয়সা ভক্ষণ করলো, তার মূল্য ভক্ষণ করলো। আমি নিজে তার প্রতিবেদী, স্বাধীন মানুষ, পরাধীন মানুষ। সে যুগে কৃতদাসের ব্যবসা ছিল, কিন্তু বর্তমানে তো নেই। একজন স্বাধীন মানুষকে নিয়ে আসছো, সাদা মনের একজন মহিলাকে তুমি ধরে আনছো ভালোবাসার ফেঁদে, অথবা বিবাহের নাম দিয়ে বিবাহ করে নিয়ে আসছো, নাম কেউ আসতে নিয়ে গিয়ে তাকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করছো, অথবা কোনো বড় বাড়িতে বিক্রি করছো, অনেকে বড় বাড়িতেও বিক্রি করে, দাসী রূপে বিক্রি করা হয়, বিক্রি হচ্ছে, এমন মানুষ আল্লাহ তার প্রতিবাদী কিয়ামতের মাঠে। ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইয়ুতিহি আজরা, আর এমন ব্যক্তি যে একজন মজুর খাটালো, তার কাছে সম্পূর্ণরূপে কাজ আদায় করলো, কিন্তু তার মজুরি দিল না, তার মজুরি খেয়ে ফেললো, কাজও নিল আর তার মজুরিও খেয়ে ফেললো, এই অবস্থাতে আমি তার প্রতিবাদী কিয়ামতের মাঠে। বুখারী হাদিস, বলা বাহুল্য, মানুষ পুরুষ নারী বা শিশু অপহরণ করে বিদেশে নিষিদ্ধ পল্লীর বেশ্যা কোঠায় অথবা কোনো কোথাও বিক্রয় করা ভালোবাসার ফাঁদে বন্দি করে অবলা নারীকে ঘর থেকে বের করে নিয়ে দূরে কোথাও বিক্রয় করা, এক দেশে কোনো যুবতীর অভিভাবককে কিছু অর্থ দিয়ে অথবা ভালোবাসার নামে বিবাহ করে ভিন দেশে নারী পাচার করা এবং তার মাধ্যমে মোটা মোটা টাকা ইনকাম করা, হারাম এই ইনকাম, হারাম। হারাম সে টাকা ভক্ষণ করা, হারাম সে টাকা ব্যবহার করা, মৃত মানুষের লাশ বা কঙ্কাল বিক্রি করাও হারাম। মানুষ যদি মারা যায় তাহলে তার কঙ্কাল বিক্রির রীতি আছে না নেই? মানুষের সম্মান আছে, মানুষের কিছু বিক্রি করা যায় না, মরার পরেও তার সম্মান বহাল থাকবে, মরার পরেও তার কোনো অঙ্গ বা তার দেহকে বিক্রি করা যাবে না। গঙ্গাতে লাশ ভেসে যায়, সেই লাশ তুলে নিয়ে বিক্রি করা হয়, তাই না? সেগুলোকে কঙ্কাল বানানো হয়, দিয়ে কোনো হাসপাতালে কোনো ল্যাবরেটরিতে সেগুলো মোটা টাকা দিয়ে বিক্রি করা হয়। মানুষের লাশ এইভাবে বিক্রি করা এবং তার মূল্য ভক্ষণ করা জায়েজ নয়। হারাম তার মাথা বা অন্য কোনো অঙ্গ কেটে বিক্রি করা। আপনারা দেশে শুনেছেন যে অমাবস্যার রাতে যদি কেউ মারা যায় বা দাফন করা হয় তো সেই রাতে নাকি মাথা কেটে নেওয়া হয়। জানি না কোন শ্রেণীর মানুষের কাজে লাগে সেই মাথা। এখন যদি কেউ মাথা কেটে বিক্রি করে তাহলে সেটা কি হারাম? অথবা লাশ চুরি করা হয়, কবর থেকে সরাসরি লাশ তুলে নিয়ে ল্যাবরেটরিতে গিয়ে বিক্রি করা হয়, সেখানে আপনার বিজ্ঞানের ছাত্ররা, চিকিৎসা বিজ্ঞানের ছাত্ররা সেসব কেটে কুটে শিক্ষা শিখে, এমনি তো লাশ পাওয়া যায় না। পোস্টমর্টমের সময় এক সময় হয় যেখানে মরি ঘরে ওইভাবে করা হয়, আর লাশ চুরি করে আনা হয়, কবর থেকে তুলে নিয়ে গিয়ে লাশ বিক্রি করছে আর সেই লাশকে কেটে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে পরীক্ষা চালাচ্ছে, সেখানে গবেষণা চলছে, ডাক্তারি পরীক্ষা চলছে, এই হার কি এরকম কি এরকম বিভিন্নভাবে পরীক্ষা করে দেখা হয়, এই জন্য লাশ কিনতে পাওয়া যায়। আর লাশ চোর আছে, এ হচ্ছে লাশ চুরি করে নিয়ে যায়। এক শ্রেণীর মানুষ আছে কাফন চোর, কাফনও চুরি করে, আল্লাহু আকবার, চুরি করার জায়গা নেই, চুরি করার জিনিস নেই, মরা মানুষের দেহ থেকে কাফন পর্যন্ত চুরি করে নেয়, আনা এ গোটা গোটা লাশকেই চুরি করে নেয়, লাশ বিক্রি করে কোথায়? ওই যে মেডিকেল হাসপাতালে, সেখানকার ছাত্ররা সেই বডি নিয়ে কেটে কুটে তারা চিকিৎসা বিজ্ঞানের বহু শিক্ষা শিখে থাকে, কিন্তু এমন লাশ বিক্রি করা টাকা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসরু আজমিল মাইয়িতিকা কাসরিহি হাইয়ান, কোনো মরা মানুষের হার যদি ভাঙা হয় তো জীবিত মানুষের হার ভাঙার সমান পাপ। জীবিত মানুষের হার ভাঙলে পাপ হবে না? হবে না। আর মরা মানুষের হার ভাঙলে ওই জীবিত মানুষের হার ভাঙার সমান। সুতরাং যদি কেউ মরা মানুষকে এইভাবে নিয়ে গিয়ে কাটাকুটি এইসব করে, এইরকম করতে ছেড়ে দেওয়া উচিত না, এবং এইরকমভাবে লাশ বিক্রি করা অথবা কোনো অঙ্গ বিক্রি করাও জায়েজ না। বলেছিলাম ভিসা ব্যবসা, ভিসা ব্যবসা অনেকে করে, ভিসা পাওয়া যায়, ভিসা ব্যবসা নিষিদ্ধ, বিশেষ করে সৌদি আরবের খবর আমি জানি, যে ভিসা আপনাকে দেওয়া হয় সেই ভিসা বিক্রি করা জায়েজ না, কারণ ভিসা বিক্রি করলে পরে তার বিভিন্ন ক্ষতি আছে। ভিসা বিক্রির ফলে মানুষ বিদেশে গিয়ে ফেঁসে যায়, কারণ ভিসা বিক্রি মানে ব্যবসা, আর ব্যবসা যত হবে ভিসার দাম তত বাড়বে, প্রথম যেখান থেকে বের হলো সেখানে বিক্রি হয়ে এলো, শেষ পর্যন্ত যে ওই ভিসাতে যাবে বিদেশ, তার কাছে যখন ভিসাটা পৌঁছাবে তখন মোটা টাকা দাম হয়ে যাবে। একথা আগেও বলেছিলাম যে একটা ভিসা যখন বেরিয়ে আসে তখন সেই ভিসাতে যাওয়ার জন্য প্রায় 80,000, 1,00,000, 1.5 লক্ষ টাকা পর্যন্ত ব্যয় হয়। আর এখানে কম্পিটিশন আছে, প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, ও বলছে আমি যাবো, বলছে আমি যাবো, এখন এজেন্ট দেখে যে টাকা বেশি দেবে তাকে ভিসা দেবো। এখন ওখান থেকে শর্ত হচ্ছে যে আমার ভিসাতে এই রকম লোক চাই, কিন্তু এজেন্ট বলছে কি যে এই ভিসা আমি তাকে দেব যে টাকা বেশি দেবে, গড়বড় হলো না? হলো না। তাহলে যে ভিসাটা পাঠাচ্ছে সে ঠিকমতো লোক পাচ্ছে না, আর তার ফলেই সে বেতন কম করছে, সে বেতন কম করছে। ওখান থেকে ভিসা পাঠাচ্ছে যে আমার ছাগল চড়ানোর লোক চাই, আর এখান থেকে এজেন্ট বলছে তুমি ড্রাইভারি করবে, ওভার টাইম পাবে। ওখানে সাথে এখানকার কথা মিলছে না, এখান থেকে আপনি খরচ খরচা করে গেলেন, হঠাৎ করে আপনাকে আপনার স্পন্সর বলছে তোমাকে ছাগল চড়াতে হবে, আপনি তখন আকাশ থেকে পড়বেন, ছাগল চড়াতে হবে, 500 টাকা বেতন, আরে কোন কথা? ও জানে না যে ভিসাতে কি লেখা আছে, ও মনে করছে ড্রাইভারের ভিসা, অথচ ভিসাতে লেখা আছে রায়েল গানাম। রায়েল গানাম মানে কি? ছাগল রক্ষক, ছাগলের রাখাল। আর ও ভাবছে আমি ড্রাইভিং করতে যাচ্ছি, যার ফলে ওখানে গিয়ে ফেঁসে যায়। ওখানে ড্রাইভার মানুষ, এবার ছাগল ড্রাইভিং করো। অনেক সময় ড্রাইভার গিয়ে মাজরাতে ফেলে দেয়, চাষের কাজে ফেলে দেয়। আর চাষের কাজ আবার আমাদের দেশের মতো চাষ না, খেজুর চাষ, সেখানে বড় বড় খেজুর গাছে উঠতে হবে, সে এক বিশাল ব্যাপার। এই জন্য বিভিন্ন রকম ভাবে ধোকা খায়, ভিসা ব্যবসাতে মানুষ ধোকা খায়, আর তাতে একটি মানুষ গোলামের মতো নাজেহাল হয়। প্রিয় দর্শক মন্ডলী, আমরা একটু বিরতি নিচ্ছি, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন, অপেক্ষা করুন, সাথে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম ভিসা বিক্রির কথা, ভিসা বিক্রির ফলে মানুষ বিদেশে গিয়ে ফেঁসে যায়, কারণ ভিসা বিক্রি মানে ব্যবসা, আর ব্যবসা যত হবে ভিসার দাম তত বাড়বে। প্রথম যেখান থেকে বের হলো সেখানে বিক্রি হয়ে এলো, শেষ পর্যন্ত যে ওই ভিসাতে যাবে বিদেশ, তার কাছে যখন ভিসাটা পৌঁছবে তখন মোটা টাকা দাম হয়ে যাবে। এ কথা আগেও বলেছিলাম যে একটা ভিসা যখন বেরিয়ে আসে তখন সেই ভিসাতে যাওয়ার জন্য প্রায় 80,000, 1,00,000, 1.5 লক্ষ টাকা পর্যন্ত ব্যয় হয়। আর এখানে কম্পিটিশন আছে, প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে। ও বলছে আমি যাবো, বলছে আমি যাবো। এখন এজেন্ট দেখে যে টাকা বেশি দেবে তাকে ভিসা দেবো। এখন ওখান থেকে শর্ত হচ্ছে যে আমার ভিসাতে এই রকম লোক চাই, কিন্তু এজেন্ট বলছে কি যে এই ভিসা আমি তাকে দেবো যে টাকা বেশি দেবে। গড়বড় হলো না হলো না? তাহলে যে ভিসাটা পাঠাচ্ছে সে ঠিক মতো লোক পাচ্ছে না, আর তার ফলেই সে বেতন কম করছে, সে বেতন কম করছে। ওখান থেকে ভিসা পাঠাচ্ছে যে আমার ছাগল চড়ানোর লোক চাই, আর এখান থেকে এজেন্ট বলছে তুমি ড্রাইভারি করবে, ওভার টাইম পাবে। ওখানে সাথে এখানকার কথা মিলছে না, এখান থেকে আপনি খরচ খরচা করে গেলেন, হঠাৎ করে আপনাকে আপনার স্পন্সর বলছে তোমাকে ছাগল চড়াতে হবে, আপনি তখন আকাশ থেকে পড়বেন। ছাগল চড়াতে হবে, 500 টাকা বেতন, আরে কোন কথা! ও জানে না যে ভিসাতে কি লেখা আছে, ও মনে করছে ড্রাইভারের ভিসা, অথচ ভিসাতে লেখা আছে রায়েল গানাম। রায়েল গানাম মানে কি? ছাগল রক্ষক, ছাগলের রাখাল। আর ও ভাবছে আমি ড্রাইভিং করতে যাচ্ছি, যার ফলে ওখানে গিয়ে ফেঁসে যায়। এবার ছাগল ড্রাইভিং করো, অনেক সময় ড্রাইভার গিয়ে মাজরাতে ফেলে দেয়, চাষের কাজে ফেলে দেয়। আর চাষের কাজ আবার আমাদের দেশের মতো চাষ না, খেজুর চাষ, সেখানে বড় বড় খেজুর গাছে উঠতে হবে, সে এক বিশাল ব্যাপার। এই জন্য বিভিন্ন রকম ভাবে ধোকা খায় ভিসা ব্যবসাতে, মানুষ ধোকা খায়, আর তাতে একটি মানুষ গোলামের মতো নাজেহাল হয়, গোলামের মতো নাজেহাল, সেই পরাধীন মানুষের মতো, দাসের মতো, কৃতদাসের মতো নাজেহাল। না ঠিক মতো খেতে পায়, আর না ঠিক মতো সে নিজের জীবনযাত্রা নির্বাহ করতে পারে। কঠিন রৌদ্রে তাকে ছাগল চড়াতে হবে, গাধার পিঠে বসে তাকে ছাগল চড়াতে হয়, আর সেখানে না ঠান্ডা পানি আর না কিছু খাবার, কত কষ্ট! সকালবেলায় বেরিয়ে যাবেন, আবার সন্ধ্যাবেলায় আপনাকে ফিরে আসতে হবে। আমরা দেখেছি চারিদিকে মরুভূমি, দূরে পাহাড়, যেন দূর থেকে হাত ছানিয়ে দিচ্ছে, আমাদের মন ছমছম করছে, অথচ সেই মরুভূমির মাঝে একটা খিমা আছে, সেই খিমার ভেতরে একটি মাত্র লোক, তামিল লোক। সেই লোকের কাছে গেলাম, তো তার কাছে জিজ্ঞেস করছি, তাকে বললাম তোমাকে কি এই মরুভূমির মাঝে একা থাকতে ভয় লাগে না? তো বলছে না। মাশাআল্লাহ, তো ভালো কথা, সেখানে কেউ নাই, শুনশান, চারিদিকে পাহাড় আর মরুভূমি, দূরে রোড নেই, কাছে দূরে ভিতরে সেখানে সে একা মানুষ বাস করছে। বলছে যে তুমি ভাত কি করে খাও? বলছে এই যে রান্না করবো তারপরে খাবো। তো এইভাবে এইভাবে কীভাবে খাও? তো বলছে যখন মরুভূমি ঝড় ওঠে, যখন বালি হয় তখন বালি মাখিয়ে ভাত খেতে হয়, বালি মাখাতে হয় না, তো এমনি মাখানো যায় ভাতে, শুধু বালি আর বালি, ধুলো আর ধুলো, আপনি হলুদ আকাশ, অথচ ভাত আপনাকে খেতে হবে, সারাদিন না খাওয়া আপনাকে তো খেতেই হবে। বলছে কি করব, বালি পড়তে থাকা অবস্থায় রান্না করতে হয়, কত আর রুখবো, রাখা যায় না, সেই বালির সাথে লড়াই করে ভাত খেতে হয়, কত কষ্ট! এইভাবে অনেক কষ্ট আছে, গোলামের মতো নাজেহাল হতে হয়। কোন কোন মানুষ বিদেশ আসার জন্য 30,000 জায়গায় 2,00,000 টাকা পর্যন্ত ব্যয় করে, আমাদের দেশে না করলেও বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে প্রচুর টাকা ব্যয় করতে হয়, এজেন্টদের ভাওতাবাজি শিকার হয়ে বিদেশে এসে বেতন পায় মাত্র 3,000 থেকে 5,000 টাকা মতো আমাদের দেশে। এবার এতগুলো টাকা খরচ করে এসে যদি এতটুকু বেতন হয় তাহলে খাবেন কি আর পাঠাবেন কি? ফলে সে ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয় তার বাড়ির লোক, যারা সুখে দুঃখে রুজি রুটির জন্য তার দিকে তাকিয়ে থাকে, আকাশ থেকে আসছে আমার ভাই টাকা পাঠাবে কি আমার ছেলে টাকা পাঠাবে, অথচ ছেলে সেখানে গিয়ে যে কি দুরবস্থায় পড়েছে, অনেক সময় ভাবে যে ইচ্ছা করেই পাঠায় না, কিন্তু তার সে যে কত দুরবস্থায় আছে সে খবর তারা রাখে না। আর হয়তোবা তারাও অনেকে বলে ভাড়া ঘরে বাস করছে, তার ঘর ভাড়া দেওয়ার পয়সা নেই, ছেলের স্কুলের বেতন দিতে হবে তার পয়সা নেই, তারপরে কি খাবে তার পয়সা নেই, দুশ্চিন্তায় দুশ্চিন্তায় এরা ভোগে, আর ওদিকে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় কাঠ হয়ে যায়, শুকিয়ে যায়। ডানা কাটা পাখির মতো দিনরাত ছটফট করে, আসল টাকা কি করে তুলবে এবং সুদের উপর নেওয়া ঋণের টাকা কিভাবে পরিশোধ করবে, এই দুশ্চিন্তায় তার মাথার চুল পেকে যায়। বিদেশে গেলে খুব তাড়াতাড়ি চুল পাকে, তাই না? অনেক দেহ কৃশ হয়ে যায়, বিদেশে এসে এমন এক দল দলে ফেঁসে যায় যে সে সেখান থেকে না আগাতে পারে আর না পিছাতে পারে। অনেকেই দুশ্চিন্তা করতে করতে অথবা ঋণের বোঝার কথা স্মরণ করতে করতে আত্মহত্যা করে বসে। বিদেশে শুনবেন, বিদেশে অনেক লোক আত্মহত্যা করছে। কেন? ওই যে স্পন্সরের কাছ থেকে বেতন পায় না, যে বেতন পাওয়ার কথা ছিল পায় না, বেতন দেবে কেন, সে সে লোক চায় না। এদিকে ঋণ হয়ে গেছে, এখানে বিদেশ থেকে গিয়ে ওখানেও ঋণ হয়ে যায়, অনেকে ঋণ করে পাঠায় কাফিলের কাছে, বেতন পেলে তারপরে পাঠাবো, অথচ সেটা পায় না। যখন ঋণ বেশি হয়ে যায়, শেষকালে যখন চাপ বাড়ে, তখন আত্মহত্যা করে নেয়। এরকম আত্মহত্যার ঘটনা আমরা জানি, আমাদের শহরেই আত্মহত্যা হয়েছে। ইসলাম এমন পরিস্থিতি সৃষ্টি করতে অনুমতি দিতে পারে কি না? মোটেই না। এই আদম ব্যবসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ অপরের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না এবং কেউ অপরকে ক্ষতিগ্রস্ত করবে না। লা দারারা ওয়ালা দিরার, তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে না, অপরকেও ক্ষতিগ্রস্ত করবে না, কিন্তু এক্ষেত্রে তুমি নিজেকে বাঁচাচ্ছ আর অপরে গিয়ে ফেঁসে যাচ্ছে, সে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তারই মাধ্যমে তারই ঘাড়ে পা দিয়ে তুমি খাবে, তুমি দেখলে না যে তুমি তাকে পাঠাচ্ছ কোথায়। সুতরাং এইভাবে তাকে ফাঁসিয়ে দেওয়া নিশ্চয়ই বড় গুনাহের কাজ। তাছাড়া দেশের আইনে ভিসা ব্যবসা অবৈধ, বিশেষ করে সৌদি আরবের কথা আমি বলছি, ভিসার ব্যবসা অবৈধ। অতএব কেউ ভিসার ব্যবসা করলে সে সরকারি আইনের বিরোধিতা করে, অথচ ইসলামী সরকারের বিরোধিতা করাও ইসলামে বৈধ নয়। সুতরাং চারিদিক থেকে আদমের ব্যবসাটা একটা মানে ন্যাক্কারজনক ব্যবসা। মানুষ হয়ে মানুষকে ফাঁসিয়ে দেওয়া, মানুষ হয়ে মানুষকে বিক্রি করা, মানুষ হয়ে মানুষকে এইভাবে আবদ্ধ করা, মানুষ হয়ে মানুষকে এত বড় ক্ষতির দিকে ঠেলে দেওয়া, ক্ষতির সমুদ্রে ফেলে দেওয়া, বরং আগুনে ফেলে দেওয়া, যেখান থেকে সে আর কোনো দিন বের হতে পারে না। বছরের পর বছর তাকে টাকা তুলতে লেগে যায়, অনেকে ওভার টাইমে লোভ দেয় কিন্তু ওভার টাইম সেখানে পায় না, সারা দিন তাকে এমনভাবে কাজে লাগিয়ে রাখা হয় যে সে আর কোনো টাকা অর্জন করতে পারে না। আমরা দেশ থেকে অনেকেই মনে করি যে আমার চাচাতো ভাই আমাকে নিয়ে যাচ্ছে না, নিজে বড় লোক হচ্ছে আর আমাকে বলছে ভালো নয়, ঠিক নয়, আসা ঠিক না। অনেক ক্ষেত্রে অনেকে এরকম মনে করে যে আমার প্রতি হিংসা করছে, তা আমাকে ভিসা দেয় না বা আমার জন্য ভিসা পাঠায় না। কিন্তু আসলে যে কত বড় ক্ষতির শিকার হতে হয় সেখানে, একজন মানুষকে নিয়ে গিয়ে দায়িত্ব, তার দায়িত্ব যে কত বড় ঘাড়ে এসে যায় সেটা তারা দেশ থেকে বুঝতে পারে না। সেখানে গিয়ে হয়তো বা বললো যে ড্রাইভিং ভিসা, তারপরে হঠাৎ দেখা গেলো যে আমার তো ড্রাইভারি কাজ নেই, তোমাকে এই কাজ করতে হবে, তখন হয় এই কাজ না হয় সেই কাজ, এমন কাজ কঠিন কাজে ফেলে দেয় যে কাজ সে করতে রাজি হবে না। সুতরাং কুধারণা রাখা ঠিক না, কুধারণা রাখা ঠিক না। এবং মোট কথা হচ্ছে আদম ব্যবসা ঠিক না, হারাম ব্যবসায়, হারাম ব্যবসা থেকে আল্লাহ তালা আমাদেরকে দূরে রাখুন। আর যেন কোনোভাবেই এতে ফেঁসে না যায় সেই চেষ্টায় থাকবো ইনশাআল্লাহ। সময় শেষ হয়ে আসছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই শেষ অবস্থায় তাই জানতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করা কি জায়েজ না নাজায়েজ? মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম, কিন্তু দান করা হারাম নয়। রক্ত বিক্রি করা হারাম, কিন্তু রক্ত দান করা হারাম নয়। অতএব প্রয়োজনে যদি কোনো অঙ্গ দান করতে হয়, কিংবা মনে করুন কিডনি, আপনার বাড়ির কোনো আপনার স্ত্রী কিংবা আপনার মা কিডনি নয় এবং নাজায়েজ নয়। আর দান করার পরে যদি উপহার স্বরূপ কিছু আপনাকে দেয়, আপনার মনে কোনো চাহিদা নেই যে আপনি নেবেন না, কিন্তু নেওয়ার পরে সে ব্যক্তি উপকৃত হলো, তাই আপনাকে কিছু উপহার দিল, সেই উপহার স্বরূপ গ্রহণ করতেও কোনো দোষ নেই। আমরা অনেক সময় রক্ত দিই, তাই না? রক্ত দেওয়ার পরে দেখবেন যে অনেকে কিছু দিল, বা এটা আপনার নেন একটা উপহার, একটা ঘড়ি দিল কি একটা কিছু খেতে দিল, এটা নেওয়ার সমস্যা নেই। সমস্যা হলো যে আপনি আপনার রক্তের মূল্য গ্রহণ করবেন। এ ব্যাপারে আমাদের একটা বৈঠক আছে ইনশাআল্লাহ, আমরা বিস্তারিত আলোচনা করব যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের রক্ত, মানুষের দুধ ইত্যাদি বিক্রি করা জায়েজ না নাজায়েজ, এবং তা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বললেন ভিসা ব্যবসার কথা, এখন দেখা যাচ্ছে যে কপিল এখানে ভিসা দিয়েছে, সে ভিসা ধরুন কোনো পয়সা নিচ্ছে না, এখান থেকে যাবার যে খরচাটা বাবদ, তারপরে তো কিছু পয়সা সে তার মজুরি স্বরূপ নিচ্ছে, এবং ওখানে যাবার পরে কপিল তাকে প্রথম দিকে ঠিক বেতনই দিচ্ছে, পরবর্তীতে কোন কারণবশত তাকে কপিল বললো তুমি এই কাজ পারছো না, অতএব তোমার বেতন কমিয়ে দেওয়া হলো। এখন কি যে এখান থেকে পাঠিয়েছিল সে কি এই কারণে সে দোষী হবে, সাব্যস্ত হবে? যে ব্যক্তি না জেনে এভাবে পাঠিয়ে থাকে এবং সে তার নিজের পারিশ্রমিক ছাড়া অতিরিক্ত পয়সা না নিয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে ধরবেন না। আপনি জানেন যে হ্যাঁ আপনি তাকে ঠিক কাজে পাঠাচ্ছেন, আর সে ঠিক কাজেই যোগদান করেছে, কিন্তু যাকে পাঠিয়েছেন সে অযোগ্য। যদি সে নিজের দোষে তার বেতন কমে যায় তাহলে সেজন্য তার এজেন্ট দায়ী হবে না, আর এজেন্ট তার কাছে বেশি পয়সাও নেয়নি, পারিশ্রমিক স্বরূপ তার অফিসিয়াল খরচ যেগুলো আছে সে খরচ হিসাবে নিয়েছে। কিন্তু ভিসা ব্যবসা জিনিসটা আলাদা। ব্যবসা জিনিস হলো কি, যে আপনি একজন স্পন্সরের কাছ থেকে ভিসা নিলেন, পয়সা দিয়ে নিলেন অথবা বিনা পয়সা নিলেন, সেইটা নিয়ে এসে আমাকে বিক্রি করলেন, যে দামে নিয়েছিলেন তার থেকে বেশি। আমি সেটা কিনে নিয়ে আমার কোনো লোক পাঠালাম অথবা আমার কোনো লোক নেই, আমি আবার সেটাকে বিক্রি করলাম। ব্যবসা হচ্ছে এইরকম, মানে পরপর ভিসার দাম বেড়ে যাচ্ছে, পরবর্তীতে শেষকালে যখন ভিসাটা কারো কাছে পৌঁছচ্ছে তখন তার ঘাড়ে মোটা বোঝা চেপে বসছে, তখন সে সামাল দিতে পারছে না। আর এই সিলসিলার মাধ্যমে শেষ লোকটা জানতে পারছে না যে আমাকে গিয়ে সেখানে কি করতে হবে। এবারে এ বেচারি ও আর খেয়াল করেনি, রাইল গানাম লেখা আছে, আলেম মানুষ জ্ঞান ভালো, রাইল গানাম লেখা আছে, জানি না খেয়াল করেছে না করেছে, কিংবা ভেবেছে ওখানে গিয়ে অন্য কাজ করে নেব। তাই হয়, যে স্পন্সর তার সে ভিসা পাঠিয়েছে, আমার ছাগল চড়ানোর রাখাল চাই, তুমি এসেছো আমি জানি না তুমি আলেম না জালেম, তুমি আমার ছাগল চড়াও। হ্যাঁ আনা আলেম আনা, আমি যতই বলো আমি মুদাররেস, আমি সেখানে ইমামতি করি, বলে ইমামতি ঘরে গিয়ে করবে, এখন আমার ছাগলের ইমামতি করো, এখন কোনো উপায় নেই। এই জন্য অনেক মানুষ এইভাবে ফেসে যায়, বহুভাবে ফেসে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখান এবং সঠিকভাবে চলতে সহায়তা করুন, আল্লাহুম আমিন। আশা করব আগামী প্রোগ্রামে আমাদের সঙ্গে থাকবেন, আল্লাহ আমাদের তৌফিক দেন। ওয়াসাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।